عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. সকলের মানে সুখ শান্তি এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা আর শুভকামনা করে আজকের দর্স শুরু করছি। আগের দর্সের জের ধরেই সেটা হচ্ছে জাকাত প্রসঙ্গ। আগে আমরা আলোচনা করেছি কোন কোন মালে জাকাত লাগবে, আর আজকের আলোচ্য বিষয় হল কোন মাল কত পরিমাণ হলে জাকাত লাগবে। একে কি বলে? নিসাব। কত পরিমাণ হলে লাগবে সেটা হচ্ছে কি? নিসাব। এটাকে নিসাব বলে, বলে মাল নিসাব পরিমাণ হলে জাকাত লাগবে। নিসাবটা কি সেটা আমাদেরকে জানতে হবে। মাল থাকলেই জাকাত ফরজ না, আপনার কাছে মাল আছে থাকলেই ফরজ তা না, নিসাব পরিমাণ হতে হবে। প্রত্যেক মালের নির্দিষ্ট নিসাব পরিমাণ ও পরিমাপ আছে, সেই পরিমাপ পরিমাণ মাল পৌঁছলে তবেই জাকাত ফরজ হয়, নচেত না। শর্ত আছে, কিছু মালের শর্ত আছে যে ঝাড়াই মারাই হলেই, তাতে যে বছর শর্ত না, আর কোন কোন মালে আছে বছর ঘোরার শর্ত, বুঝতে পারছেন তো? আরো শর্ত আছে, উক্ত নিসাব পরিমাণ মাল পূর্ণ এক বছর নিজের মালিকানায় থাকবে তবেই জাকাত ফরজ, নচেত না। অবশ্য শস্য ফলের ক্ষেত্রে তা না, শস্য ফলের ক্ষেত্রে বরং ঝাড়াই মারাই এর দিনেই তার জাকাত বের করা হবে। এখন যদি কোন জায়গাতে বছরে দুইবার ধান হয়, তো একবার ওষুধ দিলেই হবে না দুবারই দিতে হবে? একবার যদি নিসাব পরিমাণ হয় আর একবার নিসাব পরিমাণ না হয় তাহলে? হ্যাঁ, একবার দিতে হবে আর একবার দিতে হবে না, ঝাড়াই মারাই এর দিনে, তাই না? তো এইবার এইভাবেই আপনি বুঝে নেবেন যে আপনার নিসাব পরিমাণ হলে তবে জাকাত ফরজ। শস্য ও ফলের নিসাব কত? শস্য ও ফলের নিসাব কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফীমা দুনা খামসে আওসুতিন সাদাকা, এর নিসাব হল পাঁচ ওয়াসাক। পাঁচ ওয়াসাকের নিচে হলে পরে সাদকা লাগবে না, জাকাত লাগবে। পাঁচ ওয়াসাক কত হুজুর? পাঁচ ওয়াসাক বলা হয়েছে এক ওয়াসাক সমান ষাট নববী সা। নববী সা আর ইরাকি সা দুরকম, ইরাকি সা ওই যে ওরা মানে, আর নববী সা যেটা মদিনায় ছিল সেটা মোটামুটি কত কেজি? মোটামুটি আড়াই কেজি, কেউ বলছে আড়াই কেজি থেকে কম, আর কেউ বলছে তিন কেজি ইত্যাদি। তো এটা শুধু ওই মানে ফসলের ওজন হিসাবে, গমের ওজন যেমন, চালের ওজন কি হবে? চাল একটু বেশি ভারী পাথরের মতো, তো সেই হিসাবে কম বেশি হয়েছে। এখন মোটামুটি আমরা মাঝামাঝি যেটা জানি সেটা হচ্ছে এক সা সমান আড়াই কেজি, আড়াই কেজি। সুতরাং এই হিসাব অনুযায়ী ফসলের নিসাব হল কত? আপনি ষাটকে যদি আড়াই দিয়ে গুণ করেন কত হবে? ষাটকে আড়াই দিয়ে গুণ করলে, হ্যাঁ হিসাবের লোক নেই, কত? দেড়শো বাস। ষাটকে আড়াই দিয়ে গুণ করলে এক অশাক, এক হোসাক। এবারে পাঁচ দিয়ে গুণ করেন, আবার আবার পাঁচ দিয়ে গুণ করেন, হ্যাঁ সাতশো পঞ্চাশ কেজি। তাহলে ধানের, গমের, যবের, তিল, তিসির, এর পরিমাণ কত হলে পরে জাকাত লাগবে? সাতশো পঞ্চাশ কেজি, এর কম হলে লাগবে না, সাতশো পঞ্চাশ কেজি। প্রকাশ থাকে যে ধানের নাম বিভিন্ন হলেও হিসাবে সবকে মিলিয়ে এক করতে হবে। এটা যে আমার কি ধান বলে, আপনাদের দেশে তো বিভিন্ন ধরনের নাম আছে, বিভিন্ন ধরনের, তো আপনি বলবেন যে এটা আলাদা ধান ওটা না, তা না, সমস্ত ধান মিলিয়ে দেখতে হবে সাড়ে সাতশো কেজি হচ্ছে কিনা। অবশ্য একই শ্রেণীভুক্ত শস্য অন্য শ্রেণীভুক্ত শস্যের সাথে, যেমন ধান হয়েছে আর গম হয়েছে, অবশ্য ধান গম একসাথে হয় না, হয় না, হয় না, ধান গম একসাথে হয় কোন সময়? হয় ওই যে চৈত্র মাসের দিকে যদি হয় কাটায়, তো আপনি কি ধানকে গমের সঙ্গে মিলিয়ে ওজন করবেন? না, তার দরকার না। শস্য আলাদা, এই শস্য আলাদা, গমের সময় তিল বা সরিষা হয়েছে, তো দুটোকে একসঙ্গে, না না, আলাদা আলাদা করে নিশ্চয়ই প্রত্যেকের নিসাব হবে সাড়ে সাতশো কেজি। যেমন এক মৌসুমের বিভিন্ন জমির বিভিন্ন সময়ে কাটা ও ঝাড়াই মাড়াই করা ফসলের পরিমাণ ঠিকমতো হিসাব রেখে প্রতি কেজির ওষুধ বের করতে হবে। সুতরাং এক মৌসুমে, কিন্তু এক মৌসুমে বলতে আমাদের মনে করুন বড় ধান, বড় ধানটা কখন হয়? মোটামুটি কার্তিক অগ্রহায়ণ থেকে কাঠটা কাটাকাটি শুরু হয়ে যায়, একদম পৌষ পর্যন্ত শেষ হয়ে যায়। তো কার্তিক মাসের ওঠা ধান যদি 350 কেজি হয় আর পৌষ মাসে ওঠা ধান যদি 400 কেজি হয়, তাহলে উভয়ের পরিমাণ মিলে 750 কেজি হবে। আর তাতে ওষুধ দিতে হবে, এ নয় যে কার্তিক মাসে অগ্রহায়ণ মাসে যেটা গেছে সেটা গেছে, তাই না? আর অগ্রহায়ণ মাসে যেটা গেছে সেটা গেছে, পৌষ মাসে যে না তা না। এই সিজনটা যেহেতু একটাই, সেহেতু এই সিজনের ধান আপনার 750 কেজি হলে আপনাকে জাকাত দিতে হবে। যে ফল বা শস্যে জাকাত আছে তা যদি কোন জঙ্গল বা মরুভূমি থেকে সংগ্রহ করে নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে তাতে জাকাত নেই, কারণ সংগ্রহকারী তার জমি ও শস্যের মালিক নয়। বুঝলেন না? মনে করুন একজন এমন একজন মানুষ যার অল্প ধান হয়, মানে মোটামুটি 700 কেজি হয়, আর 50 কেজি মনে করুন এধার ওধার থেকে উপহার এলো কি দান এলো, দিয়ে মিলিয়ে 750 কেজি হলো, জাকাত লাগবে? ওষুধ লাগবে? না, লাগবে না। তেমনি এমন ফল বা ফসল মনে করুন যে আপনার চাষের কিছু হয়েছে আর বাকি ওই যে আপনি আপনি যেটা হয় সেখান থেকে কিছু সংগ্রহ করেছেন, দুটো মিলিয়ে জাকাত দিতে হবে না, আপনি যেটা মালিক কেবল সেইটারই জাকাত আপনি দেবেন। শস্য ও ফলের জাকাতের পরিমাণ কত? এবার তো নিসাব জানলেন, নিসাব কত হলো তাহলে? 750 কেজি। এবার দিতে হবে কত? এবার শুনেন, দিতে হবে কত? 750 কেজি বা তার বেশি পরিমাণ হলে তা 10 ভাগ করে 1 ভাগ ওষুল লাগবে, 10 ভাগ করে 1 ভাগ ওষুল লাগবে, আল্লাহর হক বের করে দিতে হবে। যদি সেই শস্য বা ফল কুদরতি আল্লাহর প্রকৃতি বৃষ্টি নদী বা ঝর্ণার পানিতে হয়, কোন রকম আপনার মানে মেহনত না লাগে, খরচ না হয়, তাহলে সেচে বিনা খরচ মেহনতে উৎপন্ন হয় এবং তাতে মানুষ সেচের দরকার না হয়, তাহলে কত লাগবে? 10 ভাগের 1 ভাগ। আর এইখান থেকে ওর নাম হয়েছে আসর। আসরা মানে 10, আসর মানে 10 ভাগের 1 ভাগ। আমরা বলি ওষর দি, ওষর দি আমরা সাধারণত নিষ্ফুল ওষর দি, আমাদের দেশে নিষ্ফুল ওষুধ মানুষ দেয়, 10 ভাগের 1 ভাগ কে দেয়? বলে আমাদের মেহনত লাগে, ওই ক্যানেল কল লাগে, ওই বিভিন্ন ভাবে সেচ দিতে হয়, এই জন্য 10 ভাগের 1 ভাগ দেয় না, কে কত দেয়? ওর অর্ধেক দেয়, 20 ভাগের 1 ভাগ। পক্ষান্তরে তা যদি মানুষের সেচে হয়, নদী খাল তারপরে নালা বিল বা পুকুর থেকে মেশিন লাগিয়ে, কিংবা ওই যে একটা আছে আমরা বলি দুনি, দুড়ি বা দুমি যাই হোক, সেসব লাগিয়ে বা হাত বা কোন পাত্র ডোঙ্গা ইত্যাদি দ্বারা পানি তুলে সিঞ্চন করা হয়, তাহলে অথবা মেহনতের ফলে কোন স্থান থেকে পানি কেটে কেটে এখানে ওখানে কষ্ট করে আপনি নিয়ে এলেন, অথবা খরচ করে পাম্প তো খরচই হয়, কিংবা ওই যে ক্যানেল কর ইত্যাদি, তাহলে তাতে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। ক্যানেল এরিয়ায় ক্যানেল কর দিয়ে ক্যানেলের পানিতে সেচা হলে তাতেও 20 ভাগের 1 ভাগ ওষুল লাগবে। আল্লাহ রবি সাল্লাহ সাল্লাম বলেছেন, ফি মা সাকাতি সামা ওয়াল উয়ুনু আও কানা আসারিয়ান আল উশর, যেটা আকাশের বৃষ্টিতে হয় কিংবা ঝর্ণার পানিতে হয় অথবা বিনা পানিতে হয়। কোন কোন ফল ফসল এমন হতে পারে তাকে সেচ লাগে না, এমনি হয়, তাহলে পরে যেমন তিল, যেমন তিলে সেচ লাগে, তারপরে ধরুন ওই যেগুলোকে ডাল, ডালে সেচ লাগে না, ওই ধানের সময় ধান কাটার আগে ছড়িয়ে দেয়, ধান কাটা হয়ে গেল তারপর আস্তে আস্তে আপনি মাশাআল্লাহ ওইভাবেই হয়ে যায়, তো তাতে আপনার কি কি হবে? সেগুলোতেও আপনার ওষুধ আছে, যেগুলোতে আপনার কোন মেহনত নেই, কোন সেচ নেই, সেগুলোতে ওষুধ লাগবে, আর ওষুধ মানে 10 ভাগের 1 ভাগ লাগবে। ওয়ামা সুকিয়া বিন নাজহি নিসফুল উশর, আর যা সেচ দ্বারা সিঞ্চিত করা হয়েছে বা সিঞ্চন করা হয়েছে, সেচা হয়েছে, তাতে লাগবে অর্ধেক, এর অর্ধেক মানে 20 ভাগের 1 ভাগ। কোন ফসল আকাশ ও পরিশ্রম উভয় প্রকার সেচে হলে তাতে জাকাত লাগবে 10 ভাগের 3/4 ভাগ। অনেকে বলছেন যে যদি আকাশে পানিতে হয় আর কিছু সেচের পানিতে হয় তাহলে, তাহলে দশ ভাগের উপরে আর বিশ ভাগের নিচে, মাঝামাঝি আর কি, পনেরো ভাগের এক ভাগ মনে করেন, আপনাকে ওসর লাগবে। কিন্তু এর আমল দেখা যায় না, যদিও ওলামারা বলেছেন যে যদি দুই রকমই হয় তাহলে পরে এর মাঝামাঝি ওসর দেওয়া উচিত। হ্যাঁ, বর্ষার ধানে আকাশের বৃষ্টির সাথে সাথে যদি ক্যানেলের পানিও লাগে তাহলে তাতে এই হিসাবের ওষুধ দিতে হবে, যেমন সাধারণত আমাদের দেশের জমিগুলো আছে। অনেকের মতে মধু, মধুতে ওষুধ আছে নাকি? মধুর চাষ করলে থাকতে পারে বলে একটা হাদিসও আছে, কিন্তু অধিকাংশ ওলামা বলছেন যে মধুতে ওষুধ নাই। আমি বলেছিলাম যে কোন কোন বিষয়ে মতভেদ আছে, আর সেই মতভেদের কারণে কেউ কেউ বলছেন আছে, কেউ কেউ বলছেন নেই। তো সঠিক মতে এবং সৌদি আরবের ওলামারা মনে করেন যে মধুতে ওসর নেই। হাদিসে যেটা আছে সেটাতে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন এসে বললেন, রাসূলুল্লাহ আমার মধু ব্যাপারে এরকম আছে, তা বলে আমাকে ওই জমিটা দেন, মানে যেখানে আমি মধু চাষ করছি সেই জমিটা আমাকে দিতে হবে। জমি দেওয়া হয়েছিল, তার ফলে তার কাছ থেকে তার জাকাত নেওয়া হতো, ঠিক আছে। তাও পরিমাণ টরিমাণ কিছু জানা নাই, কত পরিমাণ হলে কত লাগবে এ বলা হয়নি। সুতরাং মধু চাষটা কিন্তু ফল ফসলের চাষের মতো নয়, এই জন্য এতে মতভেদ আছে। প্রকাশ থাকে যে সেচ ছাড়া চাষির চাষ ও ঝাড়াই মারাই তদনুরূপ জমির খাজনা বাবদ যে খরচ হয়ে থাকে সে পরিমাণ শস্য বাদ দিয়ে বাকি শস্যের ওসর বের করে দিতে হবে। এখন সেচে যে খরচ হয়েছে তার জন্য আপনার ওদিকে হালকা হয়ে গেল, দশ থেকে বিশে চলে গেল, তাই না? দশ থেকে বিশ ভাগে চলে গেল। কিন্তু বাকি খরচ, ওই যে সার বা জোড়া লাগে, লেবার লাগে, গাড়ি লাগে, তারপরে কি বলে আপনার ক্যানেল কর লাগে, ঔষধ লাগে, এইগুলো খরচগুলো কি হবে হুজুর? কোথেকে কাটবো? শুধু আমার ভাগ থেকে না আল্লাহর ভাগ থেকেও কাটবো? ইনসাফ কোনটা, শুধু আমার ভাগ থেকে যাবে নাকি আল্লাহর ভাগ থেকেও যাবে? ইনসাফ হচ্ছে যে সবারই ভাগ থেকে যাক। এই জন্য আপনি হিসাব, চাষির মানুষদেরকে খুব পাকা খাতা হিসাব রাখতে হবে, বুঝলেন? আসলে হিসাব করে যারা জাকাত দেয় তারা রাখে, আর যারা হ্যাঁ কোন রকম করে এলো, চাইতে এলো, এই দিয়ে দিল, এক ডালি দু ডালি করে হ্যাঁ দিয়ে দিল, হয়ে গেল ওসব না। হিসাব করে দিতে হলে আপনি হিসাব করে রাখবেন, আর যাতে আপনারও ক্ষতি না হয় আর কারো ক্ষতি না। একটা এ শুনেছেন, সেই এক ব্যক্তি পার হয়ে যাচ্ছিল, দিয়ে শুনল আকাশ থেকে অমকের অমকের বাগানে পানি বর্ষাও। তারপরে দেখতে দেখতে সে বেচারি পানিগুলো বয়ে যাচ্ছে, তার ধরে ধরে গেল, দেখছে হ্যাঁ একটা লোক কোদাল নিয়ে নিজের বাগান সেচ করছে। তো বলে আপনার নাম আমি আকাশ থেকে, আপনার নাম কি বললো অমুক? নাম জিজ্ঞেস করলে কেন? বলছে আমি আকাশ থেকে শুনলাম যে অমুকের বাগান সিঞ্চন করো, তা তুমি কি করো ভাই? যে খাস ভাবে মেয়ে গেছে তোমার বাগানকে সেচতে বলা হলো গায়েবী ভাবে ফেরেশতার মাধ্যমে, তুমি কি করো? তো বললে আমি ফসলকে তিন ভাগ করি। তারপর কি করি? তিন ভাগের এক ভাগ নিজে খাই, এক ভাগ এরই খরচ খরচাতে ব্যয় করি, আর এক ভাগ আমি গরিবদেরকে দান করি। তাহলে বোঝা গেল যে তিন ভাগের এক ভাগ বলতে যে খরচ খরচা হয় সেটা আসল ফল ফসল থেকে কাটা যাবে। আর আপনি করবেন কি, হিসাব রাখবেন যে আপনার প্রথমে লেবার খরচ কত গেল, হ্যাঁ চাষ সার জোড়া কত গেল, ওষুধ কত গেল, বীজ কিনতে কত গেল, এসব খরচ যেগুলো হয়েছে সেগুলো রেখে তারপর যখন ঝাড়াই মারাই হলো, ধান কি করলেন আপনার ঘরে এলো, ওজন করলেন, ওজন করে মোটামুটি এই যে খরচ পরিমাণ ধান আপনি ওখান থেকে, তার মানে এই খরচটা কোথেকে নেবেন? ধান বিক্রি করবেন, ধান বিক্রি করে আপনি ওই খরচটা বাদ দেবেন, দেওয়ার পর যে বাকি ধান থাকবে সেই ধান দেখবেন 750 কেজি কিনা, তারপরে আপনি কি করবেন ওষুধ দেবেন। লাগবে না তা বলে না, লাগবে না লাগবে না, আপনি দেন, যা যদি না লাগে তা লাগবে না। আসলে এই ধান চাষে সাধারণত চাষের লাভ খুব কম হয়, লাভ খুবই কম হয়, কিন্তু খরচ করে যেটা হবে বাকি দেবেন, তাছাড়া আপনার দাও দরকার নেই। এই জন্য তো আপনার যারা মজাব মানে তাদের কাছে জাকাতি নেই এসবের, এসব এই শাকসবজি ধান ফান এসব জাকাতি নেই। কেন না? এইসবের তো বুঝতেই পারছেন। সুতরাং যদি হয় সাধারণত কুদরতি ভাবে যেটা হয় তার আপনার যেটা খরচ হয় না তার জাকাতে বেশি হয়, যদি আপনি সম্পূর্ণ খরচ করেন আর হিসাব করে দেখা যায় যে হচ্ছে না, তাহলে আপনাকে জায়গাতে লাগবে না। 750 কেজি কম যদি হয়, আর যাদের যারা জমিদার, যারা বড় বড় মানে যাদের 150 কেজি 150 কেজি সম, তাদের কি হয় না? অবশ্যই হয়, তাদের অবশ্যই জায়গাতে আসবে, খরচ খরচা বাদ দিয়ে অবশ্যই জাকাত আসবে আর তাকে জাকাত দিতে হবে। আচ্ছা, এবার একটা মশলা, টাকার বিনিময়ে জমি ভাড়া নিয়ে চাষ করলে ওষুর দেবে কে? হেলালের জমি আমি টাকার বিনিময়ে ভাড়া নিয়েছি যে এত বিঘে জমি এত টাকা দেবো, এক বছরে আমি এত টাকা দেবো, তা আমি চাষ করলাম, চাষ করে ধান হলো 750 কেজি থেকে বেশি, খরচ খরচা বাদ দিয়ে দেখলাম যে হ্যাঁ 750 কেজি থেকে ধান বেশি রয়েছে, এই ওষুধটা দেবে কে? জমির মালিক, যে ফলাবে সে, কারণ জমির মালিক ভাড়া দিয়ে দিয়েছে। অতএব তার ওই ভাড়াতে, ভাড়া নিয়ে যদি নিসাব পরিমাণ হয় তাকে জাকাত লাগবে, টাকার জাকাত দেবে, তাকে ধানের জাকাত দিতে হবে। ধানের জাকাত কে দেবে? ফসল ফলাবে। বেশ, এটা গেল ভাড়া নিয়ে চাষ করলে। আর যদি ভাগ চাষ করে, বলল জমির মালিকের অর্ধেক আর চাষির অর্ধেক, তাহলে কে জাকাত দেবে? কে ওষুধ দেবে? দুজনেই ওষুধ দেবে, যদি ওর ওর 750 কেজি হয় ও দেবে, এর 750 কেজি হয় এ দেবে। বুঝতে পারছেন? সুতরাং এইভাবে আপনি চাষ যদি করেন আর এইভাবে জাকাত দেন, জানি না কেউ হিসাব করে দেয় কিনা। জি হ্যাঁ, দেয় না তো, এমনিতেই দেয় না কেউ। উভয়ের ভাগ নিসাব পরিমাণ যদি হয় তাহলে অন্য, হ্যাঁ, এবার মনে করুন যে ভাগ চাষে দেখা গেল যে ভাগ চাষি, যেটা আমি ভাগ চাষ করেছি তাতে কিন্তু 750 কেজি হচ্ছে না, কিন্তু আমার অন্য জমি আছে নিজের মালিকানার জমি, তাতে আমার সেগুলো মিলিয়ে হচ্ছে নিসাব পরিমাণ, তাহলে জায়গা লাগবে না? লাগবে না, অবশ্যই লাগবে, এগুলো অবশ্যই পরিষ্কার, আপনি বুঝতেই পারছেন। এবার চলুন স্বর্ণের হিসাব। স্বর্ণের নিসাব কি? স্বর্ণের নিসাব হল 7.5 তোলা বা ভরি স্বর্ণ হলে আপনার জাকাত লাগবে মোটামুটি 85 গ্রাম। কত গ্রাম? 85 গ্রাম। এই পরিমাণ বা তার বেশি স্বর্ণ হলে জাকাত ফরজ নসেত না। মনে করুন 7.5 ভরি থেকে 8 ভরি হলো, তো 8 ভরি স্বর্ণে জাকাত আছে না নেই? তো জাকাত দেবেন 8 ভরি না পুরো 8 ভরির, নাকি 7.5 ভরি বাদ দিয়ে বাকি 8 ভরিটা জাকাত দেবেন? অনেকে চালাক আছে এরকম মনে করে কি যে 8 ভরি জাকাত লাগবে 7.5 ভরি বাদ দিয়ে, তা না, পুরোটাই জাকাত লাগবে। আচ্ছা, রূপর নিসাব কত? রূপার নিসাব হচ্ছে 52.5 তোলা বা ভরি, মোটামুটি 595 গ্রাম। 595 গ্রাম রূপ কারো থাকে বলে মনে হয় না, যারা একান্ত যারা ব্যবসায়ী তারা, তাছাড়া এমনি কেউ রাখবে না, মানে সে যুগে যেহেতু চাঁদি টাকা পয়সা রূপোর হতো, এই জন্য সে যুগে থাকতো, এ যুগে এত ওজনের রূপো কেউ ঘরে অলংকার তো ব্যবহার নেই, খালি ওই একটা মাত্র অলংকার বোধহয় ব্যবহার হয় পায়ে, মেয়েদের পায়ে ব্যবহার করে নূপুর, সেটা কত ওজন হয়? নূপুর যেটা ব্যবহার হয় অল্প, এই জন্য রূপোর ব্যবহার কমে গেছে, এই জন্য রূপোর দামও কমে আছে স্বর্ণ থেকে অনেক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে নাই, এরকম ছিল মানে 7.5 ভরি স্বর্ণে যা দাম ছিল 52.5 তোলা রূপোর তাই দাম আছে, কিন্তু এই যুগে নাই, রূপোর দাম অনেক কম। এই জন্য নেশাব, নেশাব আপনি ধরবেন কিসে, রূপোর না স্বর্ণ? এ নিয়েও এখতেলাফ আছে। স্বর্ণ যদি ধরেন তো আপনার অনেক টাকা হলে তবে জাকাত, যেমন 3 লাখ টাকা হলে জাকাত, আর যদি রূপো ধরেন তো মনে হয় 1 লাখ 1.5 লাখ হলেই জাকাত লাগবে, দুটোর মধ্যে একটা ধরলেই হবে। এবার যদি কম করে যদি রূপো ধরেন তাহলে গরিবদের লাভ, আর যদি স্বর্ণ ধরেন তাহলে বড়লে ধনীদের লাভ। বুঝতে পারছেন? এই জন্য ওলামারা বলছেন যে এখতেলাফ রয়েছে, তবে ইনসাফ যেটা সেটা হচ্ছে স্বর্ণের হিসাবই ধরতে হবে। যেমন টাকা পয়সা হিসাব আপনি রূপোর ধরবেন নাকি রূপোর দাম ধরবেন, টাকার হিসাব বলছি পরে, নাকি স্বর্ণের ধরবেন? স্বর্ণেরটা ধরাই হচ্ছে বেশি ইনসাফ, কেননা অন্যান্য নিসাব যে পরিমাণ আছে সেই পরিমাণের দাম দেখতে গেলে রূপোর দাম হয় না, কারণ রূপো ব্যবহার নেই, রূপোর দাম কমে গেছে পড়ে গেছে। সুতরাং গরিবদের উপকার করতে গিয়ে ধনীদের নকশান করতে হবে না, তাদেরও তো দেখতে হবে, তারা তো মারা যাবে। তো যাই হোক, ধনীরা যদি এই হিসাবেই জাকাত দিত তাহলেও অনেক ছিল। বর্তমানে লেনদেনে টাকা পয়সা যে যুগের সমসঞ্জীব সোনা চাঁদি স্থলাভিষিক্ত। অতএব 85 গ্রাম স্বর্ণ পরিমাণ স্বর্ণ খরিদ করার মতো টাকা পূর্ণ মজুদ থাকলে তাতে জাকাত ফরজ নচেত না। এই জন্য স্বর্ণের নেশাবটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে যে স্বর্ণের নেশাব পরিমাণটা মানে স্বর্ণের মূল্য পরিমাণ, তার মানে আপনি বাজারে যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন যে স্বর্ণের দাম কত, পুরোনো না নতুন? পুরোনো না নতুন? পুরোনো। তো আপনি পুরোনো সোনারই জাকাত দেবেন, তাই নতুন সোনা তো আপনাকে জাকাত দেবেন না। তো পুরোনো স্বর্ণের দাম জিজ্ঞেস করবেন, বলল কত, কত করে গ্রাম, বলল ভাই যেটা বলল আর কি, সেইটা সঙ্গে আপনি 7.5 ভরি বা 25-85 গুণ করে দেবেন, দেখবেন কত টাকা মোটামুটি। এখন ভরি কত? 35,000 টাকা। 35,000 টাকা যদি ভরি হয়, 35,000 গণিত 7.5 হয়ে যাবে 2,62,500 টাকা, তাই তো? কত হবে? আরো বেশি হবে মনে হয়, স্বর্ণের দাম আরো বেশি। আমার দেশে কত, ভারত এখন কত? যাই হোক, যদি 40,000 টাকা ভরি হয়, 40,000 গণিত 7.5, তাহলে মোটামুটি 3 লাখ। 40,000 হলে মোটামুটি 3 লাখ। 3 লাখ টাকা হলে জানতে হবে, 3 লাখ টাকা জমা থাকলে, 3 লাখ টাকা ব্যাংকে থাকলে, কিংবা ব্যাংক ও বাড়ি আলমারি সব মিলিয়ে 3 লাখ টাকা হলে আপনাকে বছর ঘুরলেই জাকাত লাগবে। এটা কখন দিতে হবে, কিভাবে দিতে পরে বলছি, এখন নিসাবটা শুধু বুঝুন। সোনা চাঁদি ও টাকা জাকাতের নিসাব বুঝলে এবার পরিমাণ কত? এতক্ষণ তো নিসাব বুঝলেন, এবার পরিমাণটা কত? 2.5%, তার মানে 100 ভাগের 2.5 ভাগ, 100 টাকার 2.5 টাকা, 1,000 টাকার 25 টাকা, 1,00,000 টাকার 2,500 টাকা। 1,00,000 টাকা 2,500 টাকা কম নয় কিন্তু, কম নয়। যখন লাখে যাবেন এত বড় টাকা চলে যাবে, এত বড় টাকা চলে যাবে, তখন কিন্তু দিতে ভয় লাগবে। যাদের এবারে কোটি কোটি টাকা আছে তাদের কত টাকা যাচ্ছে? তাহলে 1,00,000 টাকা, 40,00,000 টাকা আপনার ব্যাংকে জমা আছে, 1,00,000 টাকা চলেছে সর্বনাশ। চিন্তা করতে পারেন, এই জন্য লোকে জাকাত দেয় না। 2.5% তাও, 2.5% আল্লাহ নিচ্ছেন, তাতেও জাকাত মানুষ দিতে চায় না। সোনা চাঁদি অথবা তার মূল্য তদনুরূপ টাকার নিসাব পরিমাণ পূর্ণ 1 বছর অতিবাহিত হলে, শর্ত হল কি, কখন দিতে হবে? 1 বছর রাউন্ড হলে, মানে যখন আপনার নিসাব হয়েছে, যে মাসে নিসাব হয়েছে সেই নিসাব থেকে, সেই মাস থেকে নিয়ে আগামী মাসে, ওই আগামী একই মাসে আপনার জাকাত ফরজ। রমজানে আপনার 3 লাখ টাকা হয়েছে, আগামী রমজানের সময়ে আপনাকে কত লাগবে? 3 লাখ লাগবে, তার আগে জাকাত ফরজ না। এবার তার আগে যদি 3 লাখ থেকে কম হয়ে যায় জাকাত লাগবে না। আপনার রমজানে 3 লাখ হলো, মহরমে গিয়ে 2.5 লাখ হলো, তারপরে আবার 2 মাস পর 3 লাখ হলো, নিয়ে রমজানে 3 লাখ হলো, জাকাত লাগবে? সহি তাড়াতাড়ি বলেন না। রানিং এ ছিল 3 লাখ ছিল, মহরমে গিয়ে 2.5 লাখ হলো, 50,000 কোন কাছে ব্যয় করলেন, আবার গিয়ে রমজানে 3 লাখ হলো, জাকাত লাগবে? এতে জাকাত লাগবে না, কারণ 3 লাখ পুরো বছর আপনার কাছে ছিল না। কি বললাম, পুরো বছর আপনাকে থাকতে হবে, বুঝতে পারলেন? পুরো বছর ছিল না, পুরো বছর হলো না, অতএব আপনার জাকাত লাগবে না। কাকে দেবে? বউকে ধার দিয়ে যদি দিতে হয় আলাদা কথা, আর যদি আপনি জাকাত থেকে পালাবার জন্য আপনি করছেন তাহলে তো খবর আছে। আল্লাহ তালা জানেন না? জানেন না, আল্লাহ তালা জানেন যে বাদশাহ মিয়া কেন 50,000 টাকা সরাচ্ছে যাতে করে জাকাত না লাগে, তাহলে খবর আছে, বুঝতে পারছেন? জাকাত থেকে বাঁচার জন্য এটা করা যাবে না। আপনি হয়তো কেউ ধার চাইলো দিতে হবে দেন, বুঝতে পারলেন, কিংবা কিছু একটা কিনলেন কিনুন, কিন্তু তা পরবর্তীতে আবার পূর্ণ হয়ে গেল, তাহলে 1 বছর যেহেতু রানিং হয়নি সেহেতু তাতে জাকাত নেই। আচ্ছা, রমজানে 3 লাখ হলো, মহরমে গিয়ে 3.5 লাখ হলো, আবার রমজানে গিয়ে 3 লাখ হলো, জাকাত লাগবে না লাগবে না? কত টাকা জাকাত লাগবে? পুরোটা বলতে কত লাখ? দেখছেন, 50 তো নেই, 3 লাখ হলো, 3.5 লাখ হলো, রমজানে গিয়ে আবার 3 লাখ হলো, জাকাত লাগবে না লাগবে না? কত টাকা লাগবে? হ্যাঁ বাদশাহ, জাকাত দেওয়ার সময় যত টাকা আছে নিসাব পরিমাণ তত টাকারই জাকাত লাগবে। এ নয় যে মাঝখানে মনে করুন 4 লাখ হয়ে গেছিল কি 10 লাখ হয়ে গেছিল, কিন্তু চলে গেছে। যখন রমজানে জাকাত দেওয়ার সময় হলো তখন দেখা গেল যে কম হয়ে গেছে কিন্তু নিসাব পরিমাণ আছে, তাহলে যেটুকু আছে সেইটুকুরই জাকাত দিতে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই বুঝতে পাচ্ছেন যে কত টাকায় কত টাকা লাগবে আর কত লাখে কত টাকা লাগবে। লাখে কত বললাম? 2500 টাকা। টাকার হিসাব পরিমাণ হয়ে 1 বছর অতিবাহিত হলেই তাতে জাকাত লাগবে। তাতে সে টাকা নিজের খরচের জন্য রাখা থাক, অথবা ঋণ পরিশোধের জন্য রাখা থাক, অথবা ছেলে মেয়েদের বিয়ের জন্য রাখা হোক, অথবা বাড়ি করার জন্য রাখা হোক, অথবা বাড়ি কেনার জন্য রাখা হোক, অথবা অন্য কোন উদ্দেশ্য, বলে বিয়ে ছেলে মেয়ের বিয়ে দেবো তার জন্য রেখেছি, তাতেও জাকাত লাগবে। হ্যাঁ, ঋণ পরিশোধ করতে হবে তার জন্য রেখেছি, ঋণ পরিশোধ করে দাও, তোমার জাকাত লাগবে না। ঠিক আছে, আপনি 3 লাখ টাকা জমা করে রাখলে ঋণ পরিশোধ করতে হবে, মানে রমজান থেকে রমজান চলে এলো আপনি এখনো ঋণ পরিশোধ করলেন না, জাকাত লাগবে না লাগবে না? আপনি শাবান মাসে ঋণ পরিশোধ করে দেন, 3 লাখ টাকা কম হয়ে গেল, জাকাত লাগবে না। আপনি চালাকি করবেন না মোট কথা, আপনি আগে জাকাত দিয়ে ঋণ পরিশোধ করে দেন, তাহলে আপনাকে জাকাত দিতে হবে না। আর মেয়ের বিয়ে হোক আর যাই হোক, আপনাকে জাকাত দিতে হবে। বছরের শুরুতে নিসাব পরিমাণ টাকা জমা হয়ে মাঝ বছরে তার কম, তার থেকে কম হয়ে গিয়ে বছর শেষে যদি আবার নিসাব পরিমাণ হয়, তাহলে ওই বছরে সে মালে জাকাত ফরজ নাই। যেমন আগে বললাম, বছর শেষ বছর থেকে আবার 1 বছর নিসাব পরিমাণ থাকলে তবেই তার জাকাত ফরজ হবে। আবার যখন থেকে 3 লাখ হলো, আবার সেই মাস থেকে রমজান, কিন্তু বললাম আমি উদাহরণস্বরূপ রমজানই জরুরি না, কিন্তু রমজান মাসে যেহেতু সাদকার মাস ওই হিসেবে দেয়। এখন মনে করুন আপনার জাকাত ফরজ হয় মহররম মাসে, ঠিক আছে, আপনি যদি রমজানে দিতে চান কি করে দেবেন? মহররমটাকে আগের রমজানে ফিরিয়ে আনবেন নাকি পরের রমজানে দেবেন? আগের রমজানে দিলে আল্লাহর ভাগ, আল্লাহর ভাগে বেশি যাবে। আর যদি পরের রমজানে ঠেলে দেন যে রমজান মাসে দেবো অতএব মহরমে দেবো না, চলো রমজানে দিই, তাহলে আল্লাহর ভাগে কমে যাবে, কম যাবে, তাই না? আপনি কয়েকটা মাস পিছিয়ে দিলেন আর সেই মাসে যে জাকাতগুলো পিছিয়ে গেল। এই জন্য আপনি যদি চান যে হ্যাঁ মহরমটা প্রত্যেক মাসে মহরমে জাকাত ফরজ হবে, রমজানে করবো, ঠিক আছে, আগে নিয়ে আসে দিয়ে 3 মাস 4 মাস আগে আপনি রমজান কি বলে শাওয়াল যিলকাদ যিলহজ, 3 মাস 3 মাস আগে আপনি নিয়ে এসে রমজান প্রত্যেক বছর এবার দেন, যদি আপনার প্রত্যেক বছর নিসাব পরিমাণ থাকে। হঠাৎ করে যদি নিসাব পরিমাণ কমে যায় তা আবার সেই মাস থেকে আবার সেই মাস হলে যদি নিসাব পরিমাণ থাকে তাহলে আবার জাকাত ফরজ। আবার যদি চান রমজানে দেবো তো আবার আপনি পিছিয়ে নিয়ে আসুন, সামনের দিকে আগিয়ে নিয়ে যাবেন না। এবার চলুন আর একটা মতভেদের ব্যাপারে যাচ্ছি, মতভেদ না, এখন আরো কথা আছে এখানে। সোনা চাঁদি ও টাকা এই তিনটে তিন শ্রেণীর মাল, সোনা চাঁদি এবং টাকা এই তিনটে তিন শ্রেণীর মাল, এগুলি পৃথকভাবে নিসাব পরিমাণ হলে পৃথক পৃথকভাবে জাকাত লাগবে। এ নয় যে মনে করুন 2 লাখ টাকার স্বর্ণ আছে আর 1 লাখ টাকা ক্যাশ আছে, জাকাত লাগবে না। মনে করুন 2 লাখ টাকার চাঁদি আছে, রূপো আছে, আর 1 লাখ টাকা স্বর্ণ আছে, জাকাত লাগবে না। কিংবা 1 লাখ টাকা চাঁদি আছে, 1 লাখ টাকা স্বর্ণ আছে, 1 লাখ টাকা ক্যাশ আছে, জাকাত লাগবে না। এটা কিন্তু খেয়াল রাখবে, এক এক মানে নিজস্ব পরিমাণ যখন হবে তখন তার জাকাত লাগবে। এখন আর একটা কথা বুঝতে হবে, সেটা হচ্ছে যে স্বর্ণ ব্যবসায়ী যখন ব্যবসার সোনার উপর জাকাত দেবে তখন উভয়ের মূল্য নির্ধারণ করে জাকাত দিতে হবে। এখন আপনার ব্যবসার দোকান আছে, স্বর্ণ আছে আর রূপো আছে, এখন স্বর্ণ আর রূপো মনে করেন নেশা পরিমাণ নেই, আপনার দোকানে এমন ছোট দোকান যে অনেক কিছু মাল আছে কিন্তু স্বর্ণ আছে মনে করুন 3 লাখ টাকা কমের আর রূপো আছে 3 লাখ টাকা কমের, তখন কি আলাদা আলাদা হিসাব করবে স্বর্ণ ব্যবসায়ী? না, ব্যবসায়ী যখন ব্যবসার মালের হিসাব করবে তখন সমস্ত হিসাব তার মূল্যের হিসাব করে দেখতে হবে, ক লাখ টাকা হয় সে আমরা পুরো টাকাটা জাকাত দিতে হবে, তখন তার মূল্য হিসাবটা করবে কেন, যেহেতু তার ব্যবসার মাল এটা, ঠিক আছে, বুঝতে পারছেন? এবার চলুন ব্যবহারযোগ্য অলংকারের জাকাত। এখন সমস্যা হলো যে এগুলো তো রুলিং হলে তাতে জাকাত আছে, ধান চাষ হয় মাশাআল্লাহ, টাকা পয়সা ব্যবসা রাখলে পরে হ্যাঁ জাকাত হয়, কিন্তু ব্যবহারযোগ্য অলংকার যে মেয়েরা পরে তাতে জাকাত আছে না নেই? তাতে সেগুলো কি কাপড় চোপড়ের মতো, নাকি 7.5 ভরি হলে তাদেরও অলংকারে জাকাত আছে? এ নিয়ে কিন্তু সাহাবা ফোকাহা ওলামাদের মাঝে বড় মতভেদ রয়েছে, আর উভয় পক্ষের দলিল ও যুক্তি সমানভাবে বলিষ্ঠ। সুতরাং জাকাত আদায় করে দেওয়াটা পূর্ব সতর্কতামূলক কাজ। সতর্কতা হলো কি, যে আপনি জাকাত আদায় করে দেবেন। মহিলা যদি অবৈধ অলংকার ব্যবহার করে, যেমন সোনার ক্রুশ, প্রজাপতি বা কোন প্রাণীর আকারের অলংকার, বা খানপানের পাত্র ব্যবহার করে, অথবা অস্বাভাবিক বেশি ওজনের ব্যবহার করে, অথবা অলংকার কিনে ব্যবহার না করে সিন্দুক বা ব্যাংকে জমা করে রাখে, অথবা কোন পুরুষ তার জন্য হারাম হওয়া সত্ত্বেও সোনা ব্যবহার করে, অথবা অলংকার ভাড়া দেওয়া হয়, তাহলে তাতে অবশ্যই জাকাত আছে। এ নয় যে সেটা হারাম বলে জাকাত নেই। সোনার অলংকার মেয়েদের জন্য হালাল, কিন্তু সেই অলংকারটা যদি মূর্তির আকারে হয় ব্যবহার করা জায়েজ না? শঙ্খের আকারে, সাপের আকারে, প্রজাপতির আকারে এসব অলংকার ব্যবহার করা জায়েজ না, কিন্তু তাতে জাকাত আছে না নেই? জাকাত কোথায় যাবে, স্বর্ণ স্বর্ণই তো। বললে হবে না যে এটা হারাম, অতএবতে জাকাত নেই। এছাড়া কক্ষ সাজানো, বাড়ির সৌন্দর্যের জন্য স্বর্ণের ঝাড়বাতি বা কারুকার্য খচিত বস্তু জাকাত ফরজ। আপনি ঝাড়বাতিতে তাকিয়ে রেখেছেন কি? আচ্ছা, পুরুষের জন্য স্বর্ণ হারাম, এটা বলতে ভুলে গেলাম, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এখন যদি সে বলে পুরুষের জন্য ব্যবহার হারাম, অতএব আমার টাকা জাকাত লাগবে না, বলা হবে কি? আচ্ছা, ব্যাংকের টাকা জাকাত লাগবে না? লাগবে না, আসবে পরে হয়তো ব্যাংকের টাকার ব্যাপারে। জাকাত লাগবে, কিন্তু ব্যাংকে যে সুদটা হয়, সুদের জাকাত লাগবে? হারাম টাকার বা জাকাত কি? বেশ, অবশ্য সোনা রূপা ছাড়া অন্যান্য ধাতু নির্মিত অলংকারে জাকাত নেই, যেমন ডায়মন্ড, হীরে, এসবগুলো, লালমণি, পদ্মরাগ, এসবে জাকাত নেই। খালি জাকাত কিসে ফরজ? স্বর্ণ এবং রৌপ্য। যে অলংকার আপনি আপনার স্ত্রীকে দিয়েছেন, এবার চলুন সেটা স্ত্রীর, এবার একটা কথা বুঝুন ভালো করে, যে অলংকার আপনি আপনার স্ত্রীকে দিয়েছেন সেটা কার? স্ত্রীর, সেটা আপনার না। জাকাত কাকে লাগবে? স্ত্রীকে লাগবে। তবে যদি স্ত্রীর পক্ষ থেকে আপনি দিয়ে দেন, হবে না? হবে না, অবশ্যই হবে। আপনার স্ত্রীর উপর হজ ফরজ হয়নি, আপনার স্ত্রীর কোন ধনই নেই, আপনি তাকে নিয়ে এসে হজ করাচ্ছেন, আপনি তাকে নিয়ে এসে আপনি হজ করাচ্ছেন, যা আপনার জন্য ফরজ ছিল না। স্ত্রীর ধন হলে স্ত্রীর জন্য হজ, শর্ত হচ্ছে একটা অতিরিক্ত শর্ত, মাহরাম থাকতে হবে। এখন আপনি স্বামী আছেন, আপনি এনে তাকে হজ করাবেন, তো হজ হবে না? হবে না, হয়ে যাবে। তেমনি স্ত্রীর যে স্বর্ণ আছে নেশা পরিমাণ হলে সেই জাকাত ওই স্বর্ণ থেকে দেবে, তাহলে কেটে দেবে? হ্যাঁ, কেটে দিতে হবে, তার পয়সা না থাকলে সেখান থেকে কেটে দিতে হবে, যে পর্যন্ত না 7.5 ভরি থেকে কম হয়ে যায়। এখন বললো স্বামী তুমি দিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, স্বামী দিতে পারে, আর তা না হয় স্ত্রীকেই দিতে হবে। যেটা আপনি আপনার মেয়েকে দিয়েছেন সেটা আপনার মেয়ের, বড় মেয়েকে দিয়েছেন, ছোট মেয়েকে দিয়েছেন, সব আলাদা। এখন যদি মনে করেন আপনার স্ত্রীকে দিয়েছেন মোটামুটি 5 ভরি, আর বড় মেয়েকে দিয়েছেন 1.5 ভরি, আর ছোট মেয়েকে দিয়েছেন 1 ভরি, কত হল? 8.5 ভরি না 7.5 ভরি? বেশ, 8.5 ভরি হোক, জাকাত আছে না নেই? মেয়ে মা সব মিলিয়ে দেখা গেল 7.5 ভরি হচ্ছে, কিংবা 8 ভরি 8.5 ভরি হয়ে যাচ্ছে, জাকাত আছে না নেই? নেই। তার কারণ মালিক আলাদা আলাদা হয়ে যাচ্ছে, স্ত্রীর মালিকানা হচ্ছে যেটা তার নেশা পরিমাণ না, মেয়ের নেশা পরিমাণ না, আর এক মেয়ের নেশা পরিমাণ না, এই সবগুলোকে মায়ের আছে, মনে করুন মায়ের আছে নেশা পরিমাণ না, সবগুলোকে মিলিয়ে কি নেশা পরিমাণ করতে হবে? না, দরকার আমার দায়িত্ব নেই, কারো দায়িত্ব নেই, কারণ কারো নেশা পরিমাণ নেই। মায়ের অলংকার দেখা গেল মায়ের যা 7.5 ভরি না, স্ত্রীর 7.5 ভরি না, কিন্তু সবগুলো মিলালে কত হচ্ছে? 7.5 ভরির বেশি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না নেই? নেই, বুঝতে পারছেন? বলছি তো বিয়ে দেয়নি, বিয়ে না দিলে কি সে মালিক হতে পারে না? মেয়েকে দিলে সে তার মালিক। বেশ, এখন আরো একটা মশলা, যদি স্ত্রী দুটো থাকে, একই কথা, স্ত্রীর অলংকার তার স্ত্রী, দুটো স্ত্রীর অলংকার একসঙ্গে জমা করতে হবে তাও না, কারণ মালিক হচ্ছে আলাদা। যদি তাদের তরফ থেকে আপনি বের করে দেন তাহলে সেটা আপনার ব্যাপার এবং অবশ্যই তা উত্তম, কিন্তু জাকাত দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিতে হবে আপনাকে। এখন জাকাত সে অলংকার ব্যবহার করছে, জাকাত দেয় না, তখন আপনাকে নির্দেশ দিতে হবে তোমার অলংকারের জাকাত দাও। আপনি যদি না দেন তাকে বলতে হবে, আজ আপনি দিয়ে দেন তো ভালো কথা, আজ না দেন তাকে বলতে হবে তুমি তোমার স্বর্ণের জাকাত দাও। নিজস্ব টাকা না থাকলে কিছু অলংকার বিক্রি করে জাকাত দেবে, যেমন বলা হলো আজকে মোটামুটি এতটুকুই দার্স যে আমাদের জানলাম যে আমরা কিসে কত কোন মালে কত পরিমাণ হলে জাকাত লাগবে আর কত জাকাত লাগবে। এবারে আমরা অন্যান্য ধন সম্পদের দিকে যাব, পশু উটের কত ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যাতে করে আমরা ইনশাআল্লাহ